بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে لإلاف قريش যেহেতু কুরাইশের আসক্তি আছে إلافهم رحلة الشتاء والصيف আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মের সফরের فليعبدوا رب هذا البيت অতএব উহারা ইবাদত করুক এই গৃহের মালিকের الذي أطعمهم من جوع وآمنهم من خوف যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন